দিন কায়েমেরু চু নিশানে রয়েছে যাদের নাম লেখা, দিন কায়েমেরু চু নিশানে রয়েছে যাদের নাম লেখা, দিন কায়েমেরু চু নিশানে রয়েছে যাদের নাম লেখা। ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে, সেই হলো সাহাবা। আসসালাম আসসালাম আসসালাম আসসালাম আসসালাম সাহাবা আসসালাম সাহাবা। দিন কায়েমেরু চু নিশানে রয়েছে যাদের নাম লেখা, দিন কায়েমেরু চু নিশানে রয়েছে যাদের নাম লেখা। ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে, সেই হলো সাহাবা। আসসালাম আসসালাম আসসালাম আসসালাম আসসালাম সাহাবা আসসালাম সাহাবা। খন্দকে খায়বারে উহুদে বদরে সেই রক্তের ঘানা জোহা, দজলা ফুরাতির ঝিলামের প্রান্তে ঢেউ দোলে আজো লাল দরিয়া, খন্দকে খাইবারে উহুদে বদরে সেই রক্তের ঘানা জোহা, দজলা ফুরাতির ঝিলামের প্রান্তে ঢেউ দোলে আজো লাল দরিয়া। প্রতিটি ধুলি কণা থেকে যায় সোনা, প্রতিটি ধুলি কণা থেকে যায় সোনা, তোমাতেই দেয় তার মারহাবা। আসসালাম আসসালাম আসসালাম আসসালাম আসসালাম সাহাবা আসসালাম সাহাবা। দিন কায়েমেরু চু নিশানে রয়েছে যাদের নাম লেখা, দিন কায়েমেরু চু নিশানে রয়েছে যাদের নাম লেখা। ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে, সেই হলো সাহাবা। আসসালাম আসসালাম আসসালাম আসসালাম আসসালাম সাহাবা আসসালাম সাহাবা। যুগে যুগে ইসলাম উত্থান পতনে কত যে রক্ত স্রোতে ভেসেছে, কারবালা রঞ্জিত হোসেনের রক্তে কত তীর তাল হাতে বিঁধেছে, যুগে যুগে ইসলাম উত্থান পতনে কত যে রক্ত স্রোতে ভেসেছে, কারবালা রঞ্জিত হোসেনের রক্তে কত তীর তাল হাতে বিঁধেছে। ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ, ধন্য খালিদের প্রতিটি যুদ্ধ, ধন্য রাসূলের সাহাবা। আসসালাম আসসালাম আসসালাম আসসালাম আসসালাম সাহাবা আসসালাম সাহাবা। দিন কায়েমেরু চু নিশানে রয়েছে যাদের নাম লেখা, দিন কায়েমেরু চু নিশানে রয়েছে যাদের নাম লেখা। ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে, সেই হলো সাহাবা। আসসালাম আসসালাম আসসালাম আসসালাম আসসালাম সাহাবা আসসালাম সাহাবা। আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা।